উদ্দেশ্য হলো নেশাগ্রস্ত বাকের করে ফেলে, ধূমপাইকে নেশাগ্রস্ত না করলে অধূমপাইকে করে ফেলে। বলবেন হুজুর আমরা খাই আমাদের আমাদের নেশা খাই না, আমাদের মাথা ধরে না, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনার ঘুরবে কেন? যে খায় না তাকে দেন, দেখেন তার অবস্থা কি হয়। আবুল তাবুল বকবে, কত রকম কথা বলবে, মাথা ঢুলবে, চলতে চলতে পড়ে যাবে ইত্যাদি। আচ্ছা যে জিনিসে অনেক খেলে নেশা হয় সেই জিনিসে এতটুকু হারাম, তাই না? যে জিনিসের অনেক খেলে নেশা আসে সেই জিনিসে এতটুকু হারাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলহামদুল মাসামাল্লাহ, মদ কাকে বলে? যা মানুষের জ্ঞান নষ্ট করে দেয়, যাদের মাদকতা আছে। কুল্লু মুসকিরিন খামর বা কুল্লু খামরিন হারাম, এটা বলছে মদ সম্পর্কে। যে জিনিসই নেশা আনে সেই জিনিসই হচ্ছে মদ, জরুরি নয় যে মদই হতে হবে, মদের মতো যে কোনো জিনিস নেশা আনলেই সেটা হচ্ছে হারাম। বেহুশ হলেই হারাম, জ্ঞান বিলুপ্ত হলেই হারাম, মত্ততা মাদকতা আনলেই সে জিনিস হারাম। একটা দৈহিক হাদিসে আছে, নাহা আন কুল্লি মুসকিরিন ও মুফাত্তির, প্রত্যেক সেই জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন যে জিনিসের মাদকতা আনে এবং জ্ঞান স্তিমিত করে দেয়। জ্ঞান স্তিমিত করে দেয় মানে জ্ঞানকে সম্পূর্ণরূপে সচেতন রাখতে পারে না, মাথায় ভিতরে যেন জ্ঞানের মধ্যে লোভ সৃষ্টি হয়। যে বস্তু বললাম অধিক নেশাগ্রস্ত করে সেই বস্তু অপহারাম। নম্বর দুই, ব্রি সিগারেট কেন হয়? ব্রি সিগারেট ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর যে জিনিস মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জিনিস কি? হারাম। ইসলামে, ইসলাম এসেছে পাঁচটা জিনিস রক্ষার জন্য, মানুষের পাঁচটা জিনিস রক্ষার জন্য। এই পাঁচটা জিনিসের একটাও যদি ক্ষতি করে, যে জিনিস ক্ষতি করবে সেই জিনিসটা কি? হারাম। ঠিকই, পাঁচটা জিনিস, পাঁচটা জিনিস ঠিকই। ইসলাম মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য এসেছে, নবী মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য এসেছে, কোরআন মানুষের পাঁচটা জিনিস রক্ষা করার জন্য নাজিল হয়েছে। এই পাঁচটা জিনিস ঠিকই, হ্যাঁ, জান, প্রত্যেকবারই আপনাদেরকে বলি শেষকাল দন্ত ন আছে, এই পাঁচটা জিনিসের শেষকালে ন আছে। প্রথম আছে জান, তারপরে ইমান, তারপরে জ্ঞান, তারপরে মান, তারপরে ধন। মনে থাকবে এই পাঁচটা জিনিস রক্ষা করার জন্য ইসলাম এসেছে। এই পাঁচটার মধ্যে যদি একটারও ক্ষতি হয়, যে জিনিসের দ্বারা ক্ষতি হবে সেই জিনিসটা কি? হারাম। বিড়ি সিগারেট এই পাঁচটার মধ্যে কটা ক্ষতি করে? কটা ক্ষতি করে? এক তো আপনার স্বাস্থ্যের ক্ষতি করলো, তার মানে জানের ক্ষতি করলো। পরে বলব যেহেতু এই বিড়ি সিগারেট সরাসরি হত্যা না করলেও ধীরে ধীরে হত্যা করে। আর দু নম্বর ক্ষতি হচ্ছে কি? কিসের? ধন, আপনার ধনের ক্ষতি করে। বলছেন এই যে ক্ষতি করার কথাটা ধূমপানিরাও স্বীকার করে এবং ধূমপান সামগ্রীর সম্প্রচারে প্যাকেট ইত্যাদিতেও লেখা থাকে, স্পষ্টভাবে লেখা থাকে কি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ডাক্তার গণ এই কথা উল্লেখ করেছেন যে ধূমপান হার্ট, রক্ত প্রবাহ, বক্ষ, বুক এবং সারা দেহের জন্য ক্ষতিকর। রক্তনালী সংকীর্ণ ও বন্ধ করে ফেলে, শরীরে কফ জন্মায়, টিবি ক্যান্সার প্রভৃতি রোগের সূত্রপাত হয় এই ধূমপান থেকে। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় কথা প্রমাণ করেছে যে ধূমপানের সাথে ফুসফুসের ক্যান্সার, সিরোসিস, করোনারি, অ্যাঞ্জাইনা, মুখগহ্বর, গর্ভী, স্বরযন্ত্র, শ্বাসনালীর ক্যান্সার এবং আরো অনেক রোগের গভীর সম্পর্ক আছে তার এই ধূমপানের। পরিসংখ্যানের প্রতিবেদনে দেখা গেছে যে এই ধূমপানজনিত রোগের ফলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর শিকার হচ্ছে, যাদের বয়স 34 থেকে 65 বছর। ধূমপানের এই সর্বনাশী ক্ষতির হাত থেকে মায়ের পেটের ভ্রূণ পর্যন্ত রক্ষা পায় না। মহিলারা ধূমপান করে না, না অনেক মহিলা আছে, আর ডিস্কো মহিলা যারা ধূমপান করে, ডিস্কো কেন, এমনি পাড়া গ্রামে বহু মহিলা আছে যারা বাড়ির ভিতরে বসে বসে হোঁকো টানে, হোঁকো এই জাতীয় হোঁকো টানে অথবা বিড়ি খায়। সুতরাং যখন এই কথা প্রমাণিত যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তখন নিঃসন্দেহে এই ক্ষতিকর জিনিস সকলের মধ্যে হারাম। যেহেতু মানুষ নিজের দেহের মালিক নয়, তাই শরীয়তের অনুমতি ছাড়া তার দেহের কোন প্রকার ক্ষতি করতে পারে না। এই জন্য আত্মহত্যা হারাম, মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাক্তুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা আত্মহত্যা করো না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ধূমপান অহিতকর ক্ষতিকর বলি অফিস, ট্রেন, ট্রাম, বাস ইত্যাদিতে লেখা থাকে, কি লেখা থাকে? নো স্মোকিং লেখা থাকে না? নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ, ধূমপান নিষ্পাপ, এইসব কথা লেখা থাকে। আপনারা দেখেছেন সৌদি আরবের হোটেল কিংবা কোনো অফিসে যখন যাবেন, তখন দেখবেন কোন কোন জায়গাতে লেখা আছে, কি লেখা আছে? জিয়ারাতুকা তাসুরুনা ওয়া সিজারাতুকা তাদুরুনা। দেখেছেন কথা? জিয়ারাতুকা তাসুরুনা ওয়া সিজারাতুকা তাদুরুনা। আপনার জিয়ারাত মানে আপনার সাক্ষাৎ আমাদেরকে খুব আনন্দ দিয়েছে, কিন্তু আপনার সিগারেট আমাদেরকে নিরানন্দ করে ফেলেছে, ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। সুতরাং আপনারা আসুন, আমাদের সাথে সাক্ষাৎ করুন, জিয়ারাত করে যান, কিন্তু ক্ষমতা সিগারেট খাবেন না। দেখবেন বহু অফিসে বহু হোটেলে লেখা আছে। নম্বর তিন, ধূমপান নিরর্থক সম্পদ ও অর্থের অপচয় করে, যেটা আমি বললাম যে সম্পদের ক্ষতি করে, অথচ সৃষ্টিকর্তা আল্লাহ অপব্যয় করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তুবাদ্দিলু তাদবীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, ডাইরেক্ট শয়তান নাই কিন্তু শয়তানের ভাই, শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু রব্বিহি কাফুরা, শয়তান তার রবের ব্যাপারে কি মানে কাফের, শয়তান তো কাফের কোটি আর শয়তান অযোগ্য কোটি। সুতরাং শয়তানের ভাই হওয়ার চেষ্টা মানুষই করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুদু ইনাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়ে তোমরা নিজেদের বেশভূষা সৌন্দর্য অবলম্বন করো। যার যদি গায়ে মসজিদে গেলে না, ভালো জামা পড়ো, আল্লাহ দরবারে যাবে ভালো সৌন্দর্য গ্রহণ করে, সেন্ট মেখে, আপন মেখে যাও, বা কুলু বসরা খাওয়া পান করো। তোমাদেরকে খাওয়া পান করার জন্য জীবন ধারণ করতে হবে, খাওয়া পান করো, আল্লাহর ইবাদত করো। আর কিন্তু ওলা তুসরিফু, খবরদার অপব্যয় করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। ধূমপান যারা করে তারা অপব্যয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকা ইদাআতিল মাল, মাল নষ্ট করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুসফাহা আমওয়ালাকুম, তোমরা নির্বোধদেরকে, অবোধদেরকে নিজেদের মাল দিও না, পাগলকে টাকা দিও না, নাবালক শিশুকে টাকা দিও না, কারণ তাদেরকে টাকা দিয়ে কি হবে? এর জন্য আল্লাহ নিষেধ করেছেন, নির্বোধদেরকে মাল দিও না। আপনি সরাসরি নির্বোধের মতো, অবোধের মতো মাল ধ্বংস করছেন। ধূমপাই ধূমপানের পেছনে প্রতি সপ্তাহে বেশ কিছু অর্থ ব্যয় করে থাকে, যার বাৎসরিক খরচ মোটা অঙ্কের হয়ে দাঁড়ায়, অথচ তাদের আর তার কোনো লাভও থাকে না, বরং কি থাকে? ক্ষতি থাকে। সে ধূমপানকে বহু কিছু দান করে, কিন্তু ধূমপান তাকে ক্ষতি ছাড়া কিছুই দেয় না। সুতরাং যে অযথা অর্থ ব্যয় প্রমাণিত হলে এদিক দিয়েও ধূমপান অবৈধ। যেমন যদি কোনো মানুষ নিজের সঞ্চিত অর্থ নোটে আগুন টাকা নিল, টাকাগুলোকে এইভাবে পুড়িয়ে আগুন ধরে, আগুন ধরিয়ে কি করলো, পুড়িয়ে ফেলে, টাকা নোটে কেউ আগুন লাগাবে, লাগাবে, তবে ওইটা সিগারেট রূপে হ্যাঁ আগুন দিয়ে একটু টান মেরে ফেলে দেয়, বুঝতে পারছেন? সিগারেট রূপে আপনার এইভাবে অর্থ সম্পদ নষ্ট হয়, আর সেই জন্যেই এটা হচ্ছে। আর আপনি জানেন প্রতি সপ্তাহে কত টাকা নষ্ট হয়, তারা বেশি সিগারেট খায়, তারা জানেন প্রতি সপ্তাহে ভরে কত টাকা যায়, সেই টাকাটা আধা দান আপনি না করেন, কোনো মসজিদে না দেন, মাদ্রাসায় না দেন, কোনো গরিব এদিনকে না দেন, আপনার ছেলেরা এই টাকা বেশি, আপনার মা বাপ এই টাকা পয়সা বেশি হকদার ছিল, কিন্তু সেই টাকা পয়সা থেকে আপনি এমনভাবে ব্যয় করছেন যে আপনার নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। নম্বর চার, ধূমপান সামগ্রীর উপাদেয় আহার্য বা পানীয় নয়। আল্লাহ পাক তার আম্বিয়া নেক বান্দাদেরকে উপাদেয় পবিত্র খাদ্য বস্তু গ্রহণ করতে আদেশ দিয়েছেন। কোরআন মাজিদের 21টি আয়াতে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন, কি খাও তোমরা? পবিত্র জিনিস খাও। আল্লাহ বলছেন যে আমি প্রতি প্রতি আল্লাহ রাজাকুম আমি তোমাদেরকে রুচি দিয়েছি পৃথিবীতে যে সমস্ত জিনিস দান করেছি তার মধ্যে পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, তার মানে কি হারাম জিনিস আছে, অপবিত্র জিনিসও আছে সেগুলো খেও না। মোমিনদেরকেও আদেশ করেছেন একই কথা, তোমরা রসুলদেরকে আদেশ করেছেন, মোমিনদেরকেও আদেশ করেছেন তোমরা পবিত্র জিনিস খাও। আসলে সিগারেটটা পবিত্র না অপবিত্র, এখন যে খায় না সে বলবে অপবিত্র, আর যে খায় সে বলবে পবিত্র, তাহলে এখানে একতলাপ হয়ে গেল, পবিত্র না অপবিত্র। অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করতে নবী রাসূলের আগমন হয়েছে, যেমন আল্লাহর নবীর কথা বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث. أي نبي نذكر نبيك محمد رسول الله صلى الله عليه وسلم যার কথা তোরা তিনজনে লেখা আছে, যার কাজ হলো সব কাজের আদেশ মন্দ কাজে বাধা। এই নবীর আরো কাজ কি, যে যে পবিত্র উত্তম বস্তুকে বৈধ ঘোষণা করেন এবং অপবিত্র ও হারাম জিনিসকে বা অপবিত্র জিনিসকে নিকৃষ্ট জিনিসকে হারাম ঘোষণা করেন, এই নবীর কাজ। এখানে আল্লাহ পাক সমস্ত খাদ্য পানিকে পানীয়কে দুই ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে পবিত্র আর এক হচ্ছে অপবিত্র। এক হচ্ছে উৎকৃষ্ট আর এক হচ্ছে নিকৃষ্ট, এক হচ্ছে উপাদেয় আর এক হচ্ছে অনুপাদেয়। প্রথম শ্রেণীর খাদ্য ও পানীয়কে বৈধ এবং দ্বিতীয় শ্রেণীর খাদ্য ও পানীয়কে হারাম করেছেন, কিন্তু ধূমপান যে অপবিত্র, ধূমপান যে নিকৃষ্ট, সেখানে যে নিকৃষ্ট, তামাক যে নিকৃষ্ট তা কি করে বলবেন? যদি কোন সুস্থ প্রকৃতির এবং মাঝারি মেজাজের মানুষকে সালিস মেনে জিজ্ঞাসা করা হয় যে সিগারেট বিড়ি সিগারেট পবিত্র উৎকৃষ্ট নাকি তা বিপরীত, তবে নিঃসন্দেহে সে উত্তর দেবে যে বিড়ি সিগারেটের যে গন্ধ, বিড়ি সিগারেটের যে অবস্থা তা অপবিত্র এবং নিকৃষ্ট, যেহেতু তার সার উগ্র এবং গন্ধ নিকৃষ্ট। ধূমপায়ের মুখ হতে যে দুর্গন্ধ নির্গত হয়, আপনি ধূমপান করে এসে নামাজে দাঁড়িয়েছেন আর তার পাশের লোককে জিজ্ঞাসা করেন কি অবস্থা হবে, তার মুখ থেকে যে গন্ধটা বের হয়, যে খায় না তাকে লাগবে গন্ধ, অবশ্য যে খায় তাকে গন্ধ লাগে কিনা কাউকে জিজ্ঞেস করে দেখিনি। এক দুটো লোক সিগারেট খায় বা বিড়ি খায়, পাশাপাশি যদি দাঁড়ায় এক অপরের মুখের গন্ধ পায় কি, তারা বলতে পারবে। আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখি, এখন যদি গন্ধ পায় তাহলে বোঝা গেল যে যারা খায় তাদেরকেও গন্ধ লাগে, আর ফেরেশতাকে গন্ধ লাগে না, লাগে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কাঁচা অবস্থায় পেঁয়াজ খাবে অথবা কুল্লাম খাবে অথবা রসুন খাবে সে যেন মসজিদে না আসে। আর ইনি সাহেব কাঁচা পেঁয়াজ রসুন কিছু খেলেন না, শুকনো আর ধুঁয়ো খেয়ে মসজিদে